Book 2 تسعة ناي ناي أيام الأسبوع شبتهير بيبهن دين شبتهير بيبهن دين الاثنين شومبار شومبار الثلاثاء مونغولبار مونغولبار الأربعاء بوذبار بوذبار الخميس بريهشبوتيبار بريهشبوتيبار الجمعة شكروبار شكروبار السبت شنيبار شنيبار الأحد روبيبار روبيبار الأسبوع شبتهو شبتهو من الاثنين إلى الأحد شومبار থেকে রবিবার পর্যন্ত সোমবার থেকে রবিবার পর্যন্ত اليوم الاول هو الاثنين প্রথম দিন হলো সোমবার প্রথম দিন হলো সোমবার اليوم الثاني هو الثلاثاء দ্বিতীয় দিন হলো মঙ্গলবার দ্বিতীয় দিন হলো মঙ্গলবার اليوم الثالث هو الأربعاء তৃতীয় দিন হলো বুধবার তৃতীয় দিন হলো বুধবার اليوم الرابع هو الخميس চতুর্থ দিন হলো বৃহস্পতিবার চতুর্থ দিন হলো বৃহস্পতিবার اليوم الخامس هو الجمعة পঞ্চম দিন হলো শুক্রবার পঞ্চম দিন হলো শুক্রবার اليوم السادس هو السبت ষষ্ঠ দিন হলো শনিবার ষষ্ঠ দিন হলো শনিবার اليوم السابع هو الأحد সপ্তম দিন হলো রবিবার সপ্তম দিন হলো রবিবার الاسبوع فيه سبعة ايام সাত দিনে এক সপ্তাহ সাত দিনে এক সপ্তাহ نحن نعمل خمسة ايام فقط আমরা কেবলমাত্র পাঁচ দিন কাজ করি আমরা কেবলমাত্র পাঁচ দিন কাজ করি